কি ওম সম্বের নুকু পিন্দ ক্লাস তো ওন কো যেমন ওই সেম ডেন ডেন জো নি তো প্রফ ইন নি সুবা ইন্সপেক্টর বে নিউ ইফো কো সোয়া এ সাজ লো মোন এন ওয়াখ নিয়ান ডেফ জি ভে ডিসিনে উন পিজন ও টাবলো এ কান জি ডি পি ভু ডি জন প্রফ ডি এসে নে নে পি নে পনে জন মো নে পি নে পনে জন লেফ কা তোয়া ফা নে পটন তো নিউ খাই চি সুবা সিনাক ইন্সপেক্টর বি নিউ টক সামা বেট মানাখ সামা কপিন বি নুক চি গিনাও কো ডেরনি বা mom daral won man ma nek avant dar legui nak prof dem dessiner pigeon ci tableau bi mune pi ken falew ko mune pi ñep nopi fek sama copine mi nak mu ngi yeketu loxam nan musse prof diko ignorer nak bañ mu taxor ko ci kanam inspecteur bi prof nak inspecteur bi nak mais monsieur lo il faut interroger cet élève là ren monsieur tourner nak fek ainsi mu ngi mer bay tok xol ko rek ne ko anta pi mu ne ko tax pi tax